দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে কৃষ্ণ দোলে ঝুলনা, দোলে রাই দোলে ঝুলনা, দোলে দোদুল নাই তুলনা তুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা। রাধার অধারে জাগে হাসি, রাধার অধারে জাগে হাসি, কহিছে ডেকে শ্যামেরি বাসি, কহিছে ডেকে শ্যামেরু বাসি, এ লগন রাই ভুলো না, দোলে দোদুল দোলে ঝুলো না, দোলে দোদুল দোলে ঝুলো না। নিসারে নিসগারে মগপ পানিসারে গানে সানি দব মগরে সা, দোলে শিখে পাখা দোলে সুখ সারি, দোলে শিখে পাখা দোলে সুখ সারি, ময়ূরি দোলে প্রেময় বিসারি, ময়ূরি দোলে প্রেময় বিসারি, তের নাই তুলনা, ও যে লগন রাই ভুলো না, দোলে দোদুল দোলে ঝুলো না, দোলে দোদুল দোলে ঝুলো না। মাধব কহিছে ও গো রাধা, মাধব কহিছে ও গো রাধা, তুমি আমি একই সুরে বাঁধা, ও গো তুমি আমি একই সুরে বাঁধা, এ বাঁধন কভু খুলো না, দোলে দোদুল দোলে ঝুলো না, দোলে দোদুল দোলে ঝুলো না, দোলে কৃষ্ণ দোলে ঝুলো না, দোলে রাই দোলে ঝুলো না, দোলে দোদুল নাই তুলো না তুলো না, দোলে দোদুল দোলে ঝুলো না, দোলে দোদুল দোলে ঝুলো না।